ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত পাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। আমায় ঘরে বাহির করে, পায়ে পায়ে পায়ে ধরে, মরি হায় হায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন ঝুলায় রে, আমার মন ভুলায় রে, ও কোন বাকে কি ধন দেখাবে, কোন খানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে, ভেবে না ভুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ।